إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত 5ই মে 2013 রবিবার রাতে ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। হেফাজতে ইসলামের 13 দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবরোধ, এরপরে সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে যায়। লক্ষ লক্ষ তাওহিদী জনতা শাপলা চত্বরে অবস্থান নিলে গভীর রাতে বিদ্যুৎ ও আলো বন্ধ করে দিয়ে নির্মম অভিযান চালিয়ে পুলিশ, র‍্যাব ও বিজেপির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী হাজার হাজার রাউন্ড গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এ দিয়ে গোটা এলাকা প্রকম্পিত করে তুলে নির্বিচারে রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে হত্যা করে সারাদিন মিছিল মিটিং করে না খেয়ে থাকা ক্ষুধার্ত, ক্লান্ত ও ঘুমন্ত হাজার হাজার নিরীহ নিরস্ত্র মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসলিম জনতাকে। 6ই মে এদিনটি মূলত ঐতিহাসিক বালাকোট দিবস, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহের ঘটনাকে কেন্দ্র করে এই দিবসটি মুসলিম সমাজে স্বীকৃত। এর সঙ্গে আরেকটি দিবস যুক্ত হল ঐতিহাসিক মুসলিমদের নিধন যজ্ঞ চালানো সেই শাহবাগ দিবস, শাপলা চত্বর দিবস। ভাইয়েরা আমার, আপনারা জানেন মুসলিম উম্মার ভিতরে এই বিশাল জাগরণ কোন একদিনের তাৎক্ষণিক কোন বিষয় নয়। আপনারা জানেন বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক ইসলামের উপরে হামলা করা হয়েছে। আপনারা জানেন এই সরকার প্রথমে এসেই একদিকে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস তুলে দেয়, ধর্ম নিরপেক্ষতা প্রতিস্থাপন করে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা প্রণয়ন, আল্লাহর রাসূল ইসলাম নিয়ে কটূক্তি, আলেম দাড়ি টুপি ও বোরকা পরিধানকারীদের হয়রানি এর অন্যতম কারণ। অক্টোবর 2011 দুর্গা পূজার অনুষ্ঠানে বলা হয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর আমরা এও জানি মা দুর্গা দেবী যখন গজে চড়ে পৃথিবীতে আগমন করে তখন পৃথিবী ফলে ফসলে ধনে ধন্য হয়ে যায়। এবার তাই হয়েছে, বাংলাদেশে সে বছর ফসল বেশি হয়েছিল নাকি দুর্গা দেবীর গজের পিঠে চড়ে আসার কারণে। ভাইরা আমার, আপনারা জানেন 2011 13 জুলাই বর্তমান সরকারের দলীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছিলেন আমি হিন্দুও নই, মুসলমানও নই, অর্থাৎ আত্মস্বীকৃত একজন নাস্তিক। এমনিভাবে সংসদ অধিবেশনে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেছিলেন, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াটুকু মুছে ফেলা হবে। 2009 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বলেছিলেন, সব ধরনের ফতোয়া নিষিদ্ধ করা হবে। আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ বলেছিলেন, কওমি মাদ্রাসাগুলো এখন জঙ্গিদের প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। কওমি মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। এসব কওমি মাদ্রাসায় যে সকল শিক্ষা দেওয়া হয় তা কুপমণ্ডুকতার সৃষ্টি করে। একই বছর পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছিলেন, ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা। রাশেদ খান মেনন বলেছিলেন, ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে। 10 ডিসেম্বর 2011 ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের জন্য ছেড়ে দিয়েছিলেন। 28 মার্চ 2009 এক গোলটেবিল আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন ডিজি শামীম মোহাম্মদ আফজাল বলেছিলেন, পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে। হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সন্ত্রাসের সাথে জড়িত নয়। 10 ডিসেম্বর 2011 ইমামদের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা ইহুদিদের জন্য ছেড়ে দিয়েছিলেন। এর কদিন আগে তিনি বলেছিলেন, জেহাদ বিদায় করতে হবে। 17 মার্চ 2010 বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে কাঙ্গালিনী সুফিয়া। কাঙ্গালিনী সুফিয়ার সাথে করমর্দনও করেন ডিজি শামীম মোহাম্মদ আফজাল। এরপরে 27 নভেম্বর 2011 আগারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আসে একটি মার্কিন প্রতিনিধি দল। এদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের এক পর্যায়ে ডিজির অনুরোধে ইমামদের সামনে মার্কিন তরুণ তরুণীরা পরিবেশন করে অশ্লীল ব্যালে ডান্স। পরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এটা ব্যালে ডান্স ছিল না, এটা ছিল 35 সেকেন্ডের সুইং ডান্স। ভাইয়েরা আমার, আপনারা জানেন তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাজীব ওরফের থাপা বাবার নুরানি চাপা সমগ্র পড়ে। এ কুলাঙ্গার নাস্তিক তার বলোগে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি চরম মন গড়া অসংখ্য অশ্লীলোক্তি করে ক্ষান্ত হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর, জিব্রাইল, আবু বকর, নামাজ, রোজা, হজ, তাহাজ্জুদ, সিজদা, এই সব কিছুকে অশ্লীল ব্যঙ্গ কৌতুক আকারে উত্থাপন করেছিল। এভাবে যখন একের পর এক ইসলাম উপর আঘাত আসছিল, সেই মুহূর্তে এদেশের তাওহিদী জনতা তাদের ইমানই বলে বলিয়ান হয়ে ইমানই চেতনার বহির পুরস্কার প্রকাশ ঘটানোর জন্যই তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা জানেন চূড়ান্ত বিচারে আলেম সমাজ কিছুই হারায়নি। ভুল ত্রুটির পথ ধরে অচেনা পথ হেঁটে তারা একটি মাইল ফলক সৃষ্টি করেছেন। সামনের পথ আরো বিপদ সংকুল। ভাইরা আমার, আপনারা জানেন মুসলিম সমাজে যখনই কোনো সময় বিপদ এসেছে, বাতিল মাথা চাড়া দিয়ে উঠেছে, হকের পক্ষে একদল লোক তখন তার মোকাবেলা করেছে। যুগে যুগে তার ইতিহাস রয়েছে। আমরা এটা আগে আলোচনা করেছি বিস্তারিত ভাবে। যখন হাবিল বাতিল আকারে উপস্থিত হল, তাবিল তখন হকের স্রোত ধরে আগমন করেছিল। বাতিল যখন ফেরাউনের রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন মূসা আলাইহিসসালামের লাঠি হয়ে মোকাবেলা করেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধরে আগমন করেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের সূরত ধরে মোকাবেলা করেছিল, বাতিল যখন মক্কার আবু জাহেল আবু লাহাব হয়ে আত্মপ্রকাশ করেছিল, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ করে মোকাবেলা করেছিল, বাতিল যখন যুগে যুগে আগমন করেছে, হক তার মোকাবেলা করেছে। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এরা প্রত্যেকই তার যুগের বাতিলের মোকাবেলা করেছেন। এ কারণে কাউকে জেলে মরতে হয়েছে, কাউকে শহীদ হতে হয়েছে, কাউকে রাস্তার অলি গলিতে নির্যাতন করে ঘোরানো হয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে বাতিল যখন ইংরেজদের সুরত ধরে আগমন করেছিল, হক তখন শাহ আব্দুল আজিজের সুরত ধারণ করে মোকাবেলা করেছিল। ভাইয়েরা আমার, এরপরে আবার যখন বাংলাদেশ ইতিহাসে বাতিল যখন কতগুলো নাস্তিক মুরতাদ এবং বোলগারদের সুরত ধরে আত্মপ্রকাশ করেছিল, হক তখন তাওহিদি জনতার সুরত ধরে হেফাজতে ইসলামের ব্যানারে আত্মপ্রকাশ করে মোকাবেলা করেছে। ভাইয়েরা আমার, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে জিহাদের জন্য কতগুলো শর্ত রয়েছে। জিহাদ পরিষ্কার একটা বিষয়, ইসলামের মৌলিক বিধান। এই জিহাদের যারা বিরোধিতা করে, তারা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাস্তিক হতে পারে, মুরতাদ হতে পারে, মুসলিম হতে পারে না। কোরআনের 450 আয়াত রয়েছে যেখানে মুসলিম জাতিকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছে। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে কিতালের জন্য, যুদ্ধ করার জন্য তাদেরকে তাহরিদ করুন, উদ্বুদ্ধ করুন। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবীর ইতিহাস তালাশ করে দেখা যায়, আল্লাহর নবী জীবনে বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কমপক্ষে 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, বদর, উহুদ, খন্দক, হুনাইন, তার জ্বলন্ত ইতিহাস। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব নবীদের ইতিহাস তুলে ধরেছেন। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র 2 নবী ছাড়া এমন কোন নবী আগমন করেন নাই যাকে যুদ্ধ করতে না হয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরাই যুদ্ধ করেছেন। যুদ্ধের জন্য কতগুলো নীতিমালা রয়েছে, কেন যুদ্ধ করব আগে নির্ধারণ করতে হবে। যুদ্ধের প্রথম উদ্দেশ্য হবে ইজহারুন লিদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সমস্ত বাতিল ধর্মকে মূলোৎপাটন করে ইহুদিয়াত, নাসরানিয়াত, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, তাগুতের যত শাসন রয়েছে, সবগুলো ভেঙে দিয়ে, সবগুলো মূলোৎপাটন করে আল্লাহর বিধান, ওহির বিধান কায়েম করার জন্য মুসলিম জাতিকে যুদ্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার কারণ, যখন মুসলিমদের উপর নির্যাতন চলে, নুসরাতান লিল মাজলুমি ওয়াল মাকরুবিন, মজলুম মুসলিমদের সাহায্য করার জন্য মুসলিমদের যুদ্ধ করতে হয়। এমনি ভাবে 3 কারণ হচ্ছে, কোন মুসলিমকে যদি বন্দি করে নির্যাতন করা হয়, যেমন যখন আল্লাহর নবী খবর পেলেন ওসমানকে বন্দি করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর তাবুতে বসে থাকেন নাই, তাবুর থেকে বের হয়ে জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, এ দুটির কোনো একটি না হওয়া পর্যন্ত আমরা কেউ পালাবো না, এই মর্মে তোমরা আমার হাতে বায়াত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বিছিয়ে দিলেন, পর্যায়ক্রমে 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। আর তারা ঘোষণা করে দিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছেড়ে পালাবো না। জিহাদের জন্য শর্ত আছে ইমাম বুখারীর হাদিসের একটা অধ্যায়ের সুনাম রয়েছে, আল ইমামু জুন্না, ইমাম ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন ইমাম থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, যিনি মুসলিম জাতিকে জিহাদের হুকুম দিবেন, তার নেতৃত্বে জিহাদ হবে। এরপরে থাকবে আমিরুল মুজাহিদিন, জিহাদের ময়দানের কমান্ডার থাকতে হবে। এজন্য আমরা লক্ষ্য করেছি গত সমাবেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি এদেশের তাওহীদ জনতাকেও বলবো, আমাদের আবেগ থাকা প্রয়োজন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেন নাই তসবি নিয়ে জিহাদ করো, আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ আমির রিবাতিল খাইলে তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুফাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওদের মোকাবেলা করার জন্য, শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদের শক্তি অর্জন করো, সাহস শক্তি সামর্থ্য অর্জন করো। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, এইখানে কুওয়াত মানে তাসবিনা, কুওয়াত মানে নফসের শক্তি নয়, আধ্যাত্মিকতা নয়। আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, জেনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। এই নিক্ষেপ করা শক্তি কাজে লাগাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই, মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্র হাতে রাখতে বলেছেন, কোরআন পরিষ্কার বলেছে খুজু আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্রগুলো হাতে রাখো। কোরআন আরো বলছে ওয়াদ্দু লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, দুনিয়ার কুফফাররা চায়, দুনিয়ার নাস্তিক মুরতাদ ইসলামের দুশমনরা চায়, লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, যদি তোমরা তোমাদের অস্ত্র থেকে অমনোযোগী হও। মুসলিমদেরকে নিরস্ত্রকরণ, এখান থেকে শিক্ষা নিতে হবে। এরপরে মুসলিমদের বলা হয়েছে প্রশিক্ষণ নিতে, কোরআন পরিষ্কার বলেছে ওয়ালাউ আরাদুল খুরুজা লা'আদ্দু লাহু উদ্দা, যদি তারা সত্যিকারে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকত, তাহলে তারা এর জন্য প্রস্তুতিও গ্রহণ করত। সুতরাং বিনা প্রস্তুতিতে বাতিলের মোকাবেলা করতে গিয়ে দৌড়ে পালানো, এটা ইসলামের জিহাদকে বরং কলঙ্কিতই করা হয়ে থাকে। আমি ছোট করে দেখছি না, কিন্তু মনে রাখতে হবে জিহাদের ময়দান থেকে পালানো গুনাহে কাবীরা। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ফাকাদ বাউ বিগাদাবিন মিনাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায়, পিঠ ফিরিয়ে যায়, তারা আল্লাহর রাগ এবং আল্লাহর গজব নিয়ে প্রত্যাবর্তন করে। সুতরাং এরকম একটা অবস্থা চিন্তা করতে, আমরা জিহাদের ময়দানে আছি নাকি প্রতিবাদের ময়দানে আছি। এখানে অনেক নিরীহ লোক শহীদ হয়েছে, আমি নিজে দেখেছি যেই লোকগুলো পড়ে আছে, নিশ্চয়ই তারা গ্রামগঞ্জের থেকে ইসলামকে ভালোবেসে, ইসলামের আহ্বানে ইসলামকে হেফাজত করার জন্যই তারা এসেছিল। এই জন্যই আমি তাদের ছোট করতে চাচ্ছি না। আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে ওদের মৃত্যু বলো না, বক্তব্যটা এখানে পাওয়া যাবে। এক একটা বইয়ের দাম হবে 10 টাকা খুচরা, আর 15টা একসাথে 100 টাকা পাওয়া যাবেন এখানে। শহীদদের উপরে আজকের আলোচনা, শহীদদের মর্যাদা এবং শহীদদের ফজিলত, শহীদদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন সে সম্পর্কে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যথাযথ সাধ্যমত প্রস্তুতি নিয়ে ময়দানে অবতীর্ণ হতে বলেছেন। এরপরে শত্রুদের কত অস্ত্র আছে, শত্রুদের সৈন্য সংখ্যা কত, এটা মুসলিমদের পরোয়া করতে বলা হয় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরায়ে মুহাম্মদ 47 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। মুমিনরা যদি তাদের যা শক্তি আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েন, তাহলে বাকিটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, তাদের সাহায্য করবেন। কিন্তু শর্ত মনে রাখতে হবে, ইমাম থাকতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। প্রোগ্রাম দেওয়া হলো 6টা স্পটে থাকবে, ওখানেই বসে থাকো, সেখান থেকে কুফফাররা তাদেরকে টোপ দিল, আসমতি দিলে তোমাদের সমাবেশ করতে দেওয়া হবে। এরপরে সব হুড় হুড় করে দৌড় দিল, নেতাকে আটকে দিল। বুঝতে হবে যুগে যুগে কুফফারেরা, মুনাফিকেরা, গাদ্দারেরা মুসলিমদেরকে বোকা বানিয়ে কাজ করেছে। আপনারা জানেন এপ্রিল ফুল এখনো পালন করা হচ্ছে, এরকমই ছিল আজকের নাস্তিক মোর্তাদেরা সেই এপ্রিল ফুল পালন করেছে। পহেলা এপ্রিল আপনারা জানেন এদেশে মানুষেরা একে অপরকে বোকা বানায়। ইতিহাস জানুন, স্পেনের মুসলিমদেরকে বলা হলো তোমাদেরকে মসজিদে জড়ো হও, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হবে। এইরকম যখন মুসলিমরা একাত্র হলো, ওদের কথা বিশ্বাস করলো, এরপরে তাদেরকে জাহাজে তুলে মুসলিমদেরকে বোম্বিং করে জাহাজ ডুবিয়ে দিয়ে চরমভাবে হত্যা করা হয়েছিল। আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান জগৎ সেই দিবসটাকে এপ্রিল ফুল হিসেবে ব্যবহার করছে। আমার ভাইয়েরা, আপনারা জানেন গত 5 তারিখে সেটাই হয়েছিল, 5ই মে, যখন দেশের তৌহিদি জনতা ঢাকার প্রত্যেকটা প্রবেশ পথকে বন্ধ করে দিয়েছিল, তখন সেই এপ্রিল ফুলের নাস্তিক মোর্তাদেরা আবার মুসলিম জনতাকে হত্যা করার জন্য ডাক দিল, তোমরা আসো, তোমাদেরকে সমাবেশ করতে দিব। আর নেতারা মনে করলেন আমরা বক্তব্য দিব, টেলিভিশনে প্রচার হবে, নেতৃত্ব পাকাপোক্ত হবে। যখন তারা ওখানে চলে গেল, এরপরে কি হলো তা জাতির সামনে রয়েছে। এজন্য কোন অন্ধ নেতৃত্বের পিছনে শহীদ হলে পরে সেখানে আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। মুসলিমরা জীবন দিবে ঠিক, কিন্তু সেখানে কোন আমিয়া অন্ধ অস্পষ্ট নেতৃত্বের পিছনে জীবন দিতে বলা হয়নি। ভাইয়েরা আমার, তারপর আমি বলছি যে ভাইয়েরা জীবন দিয়েছেন, যারা শাহাদত বরণ করেছেন, যেহেতু তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারা যেহেতু দিনের জন্য জীবন দিয়েছেন, কোরআনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য, ইসলামের জন্য, এবং তারাই বিশ্বাস করত, কোরআন বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। এই আয়াত অনুযায়ী যে মুমিনেরা সেদিন ইসলামের জন্য জীবন দিয়েছে, আমরা মনে করি তারা আল্লাহর পথেই জীবন দিয়েছে। সূরা নিসার 4 নম্বর সূরা 76 নম্বর আয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয়, কোরআন তাদেরকে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, বোঝা গেল আল্লাহর রাস্তায় বলতে কোন রাস্তাকে বোঝায়, না গাচ্ছি বস্তানি, আল্লাহর রাস্তায় বলতে বোঝায় এমন এক রাস্তা যেই রাস্তায় মারামারি হয়, যেই রাস্তায় মানুষ নিহত হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তোমরা ওদেরকে মৃত্যু বলো না, বালাহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা টের পাচ্ছ না। সূরা বাকারা দুই নম্বর সূরার 154 নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাস্তায় বলতে এমন এক রাস্তাকে বোঝানো হয় যেই রাস্তায় গেলে জীবন চলে যায়, আর যেই রাস্তায় গেলে পিঁপড়ার মতো আস্তে আস্তে হাঁটে, রাস্তাও টের পায় না, কোন ধুলাবালু উড়াদুরের কথা মশা মাছিও বুঝতে পারে না, যেই রাস্তায় গেলে পরে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর সবাই তাদেরকে খাওয়ন নিয়ে হাজির হয়ে যায়, মুরগির রান আর বিরিয়ানির ঘ্রাণ এ নিয়ে তাদেরকে কোক পানি নিয়ে তাদেরকে আপ্যায়ন করে। এরকম যারা মসজিদে ভালো বাথরুম আছে কিনা তালাশ করে, এরা যদি আল্লাহর রাস্তায় বেরিয়েছে দাবি করে, আল্লাহর রাস্তা শব্দটাকে অপমান করা হয়। আল্লাহর রাস্তায় বলতে কি বুঝায় তা কোরআন থেকে শুনুন। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা বাকারার 154 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা ওদেরকে মৃত্যু বলো না। এমনি ভাবে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 169 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, খবরদার যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু ধারণাও করো না। আগে বলেছেন ওয়ালা তাকুলু মৃত্যু বলো না, এখন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু ধারণাও করো না। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত, ইউরজাকুন তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা জীবিত। অবশ্য এই জীবিত মানে আবার এটা নয়, আমাদের দেশের একদল মানুষ এই জীবিত বলে আবার আর একটা আকীদার ক্ষেত্রে ঝড় তুলে দেয়। নবী কবরে জীবিত আছেন, তিনি কবরে বসে সব দেখেন, ওলিরা জীবিত এজন্য ওলিদের কবরে গিয়ে প্রার্থনা করে, ওলিদের নামে পশু জবাই করে, ওলিদেরকে ডাকে ইয়া গাউসু আগিসনি, ওহে গাউস আব্দুল কাদের জেলানি, ওহে গাউসুল আজম ভান্ডারী, তুমি আমাকে সাহায্য করো আল মাদদ, কারণ ওলিরা জীবিত। ভাইয়েরা আমার, কোরআন পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে চিরঞ্জীব করেন নাই। মা জাআলাল্লাহু লিবাশারিন, আল্লাহ তাআলা কোন বাশার কোন মানুষের জন্য আল খুলদ চিরস্থায়ী জীবন দান করেন নাই। এমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, আমার কিতাবুল আকায়েদ দেখবেন পুরো দলিল সহ লেখা আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার শত্রুরাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন, কোরআনের স্পষ্ট আয়াত। এরপরে আরো আয়াত রয়েছে, আল্লাহর নবী যখন হুনাইনের যুদ্ধে আহত হলেন, শয়তান খবর ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, এই খবরে মুসলিমদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিল, আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে দিলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, আর তার আগে যত রাসূল ছিলেন তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আফা ইম্মাতা আও কুতিলা, সুতরাং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মরে যান অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার সেই পিছনের যুগে ফিরে যাবে। এভাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। এরপরে শুনুন, আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল আল্লাহর নবীর আসলে অবস্থা কি। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে বের হয়ে গেলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দেব। এ কারণে যে সকল সাহাবীরা বাস্তবতা জানতেন তারা চুপ রইলেন, যারা জানতেন না তারা বিভ্রান্তির মধ্যে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাহিরে ছিলেন, তিনি আসলেন, সোজা এসে আল্লাহর নবীর বর্তমান যেখানে কবর আয়েশার হুজরা, এখানে নবীর লাশ রাখা ছিল, চাদর দিয়ে ঢাকা ছিল। ওখানে সোজা ঢুকে গেলেন, নবীর চেহারার থেকে চাদর সরালেন, এরপরে তিনি চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইতান, আপনি জীবিত এবং মৃত্যু সর্বাবস্থায় পবিত্র। এই বলে আবার চাদর ঢেকে দিলেন আর বললেন, আম্মাল মাউতাতুল্লাতী কদ্দারাল্লাহু লাকা, আপনার জন্য আল্লাহ তাআলা যেই মৃত্যু বরাদ্দ রেখেছিলেন সেই মৃত্যু আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনাকে দ্বিতীয়বার মৃত্যু দিবেন না, তার মানে আপনি মরে গেছেন। এরপরে তিনি জনসমক্ষে এলেন, জোরালো বক্তব্য রাখলেন, বুখারীর হাদিস সহ সব হাদিসের কিতাবে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহে মুসলিম উম্মা, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লামের ইবাদত করতে, মুহাম্মাদের পূজা করতে, তারা জেনে রাখো, ফাইন্নাহু কদ মাতা, নিশ্চয়ই সে মরে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর জন্য মুহাম্মদকে ভালোবাসতে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত আছেন। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন, এই মৃত্যুবরণ করার কারণেই তাকে কবর দেওয়া হলো। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকেরা যারা নামাজ পড়ে, রোজা রাখে আর বিশ্বাস করে নবী কবরে জীবিত আছেন, সব দেখেন, মিলাদের মাহফিলে হাজির হয়ে যান, এরপরে তাকে সম্মান জানাবার জন্য দাঁড়ানো হয়, অলিরা জীবিত, ভাইরা আমার, এগুলো শিরিক আকীদা। চিরঞ্জীব হচ্ছেন একমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু দেখেন এবং শুনেন, সব কিছু জানেন, শুধুমাত্র এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া কোন ওলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল, তাদের কারো ক্ষমতা নেই সব কিছু জানা এবং সব কিছু দেখা। আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু তারা জানে। হাদিসে বলা হয়েছে, তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি তোমরা দুরূদ পড়ো, বেশি করে সালাত করো। কারণ কি? ফাইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যারা জমিনে বিচরণ করে বেড়ায়, যেখানে আমার প্রতি দুরূদ পড়া হয় ওই দুরূদটাকে আমার কাছে পৌঁছিয়ে দেয়। নাকি নবী আসেন ঘোরার জন্য? যাই হোক, আমি একটা প্রসঙ্গ নিয়ে অনেক দূরে চলে গেছি, যেহেতু আকীদার বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত। ইউরযাকুনা, তাদেরকে রিজিক দেওয়া হয়, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি, ফারিহিনা আনন্দিত, তারা খুশি, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ করেছেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, শহীদদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, এখানে জীবিত বলা হয়েছে। এই জীবিত কিরকম তার ব্যাখ্যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালনা আনহা আব্দুল্লাহ আনহা জিলায়া মাসরুখ, বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা ওদেরকে মৃত্যু ধারণা করো না, মৃত্যু কল্পনা করো না, ওরা জীবিত আল্লাহর কাছে, ওদের রিজিক দেওয়া হয়। এর মানে কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা আম্মা আমা ইন্না ক্বাদ সালনা আন যালিকা, আমরা এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, তিনি উত্তর দিয়েছেন, আরওয়াহুহুম ফি জাওফে তায়রিন খুদরিন লাহা কানাদিল মুআল্লাকাতুন বিল আরশে তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত। এর মানে হচ্ছে শহীদদের রূহগুলোকে জান্নাতের সবুজ পাখির ভিতরে প্রবেশ করানো হয়, এরপরে আরশের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বাতি ঝুলানো আছে, সেই বাতিতে তারা উড়িয়ে যায় বসে, এবং ইয়াসরাহু মিনাল জান্নাতে, জান্নাতে তারা বিচরণ করে, হাইসু শাআত, যেথায় মনে চায় সেথায় যায়, সুম্মা তাবিলা তিলকাল কানাদিল, অতঃপর তারা আবার ওই ঝাড় বাতিগুলোতে আশ্রয় নেয়, ফাত্তালা আলাইহিম রব্বুহুম ইত্তালাতান, এরপরে আল্লাহ তাআলা তাদের দিকে উঁকি মারেন, ফাকালা হাল তাশতাহুনা শাইআন, আল্লাহ তাআলা এই শহীদদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কোনো কিছু চাওয়ার আছে কি? قالوا اي شيء نستحي ونحن نصره من الجنه حيث شئنا, শহীদরা বলে আল্লাহ আমরা আর কি চাবো, আমরা জান্নাতের যেথায় ইচ্ছে সেথায় ভ্রমণ করছি, যা মনে চায় তাই খাচ্ছি, আমাদের আর কি প্রয়োজন? আল্লাহ তাআলা এরকম তিনবার জিজ্ঞেস করবেন আর তারা একই উত্তর তিনবার দিবেন, ফালাম্মা রাও আন্নাহুম লা লাইয়ুতরাকু মিন আইয়ুসআলু, যখন শহীদরা দেখলেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার প্রশ্ন করছেন, বলো তোমাদের আর কি চাহিদা আছে, তোমাদের কোনো দাবি দাওয়া আছে কিনা, তখন তারা বলবে কালু ইয়া রব্বি, তখন শহীদরা বলবে হে আমাদের রব, নুরিদু আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা, আমরা আপনার কাছে বলি, আপনার কাছে দাবি করি, আমাদের রূহগুলোকে আবার আমাদের দেহের মধ্যে ফিরিয়ে দেন, হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতুন উখরা, যাতে আবার আপনার রাস্তায় গিয়ে যুদ্ধ করে শহীদ হতে পারি। ফালাম্মা রান লাইসা লাহুম হাজাতান তুরিকু, আল্লাহ তাআলা যখন দেখলেন যে তাদের আর কোনো চাহিদা নেই, তখন তাদেরকে জান্নাতে ছেড়ে দিলেন। এখানে পরিষ্কার হয়ে গেল শহীদরা জীবিত, সেই জীবিতর কি অর্থ? সবুজ পাখির ভিতরে তাদের রূহগুলোকে দিয়ে জান্নাতে বিচরণ করার সুযোগ দেওয়া হয়। আপনি বলবেন মানুষকে পাখি বানিয়ে দিল, এটা একটা রূপকর্থ হতে পারে, আমরা যখন প্লেনে চড়ি তখন এটাও তো পাখি, প্লেন একরকম পাখি, ওর ডানা আছে, ভিতরে মানুষ থাকে, হতে পারে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের মর্যাদা দিতে গিয়ে, শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিতে গিয়ে জান্নাতের মধ্যে পাখির আকৃতিতে অনেকগুলো বিমান তৈরি করে দিবেন, যার ভিতরে চড়ে মোমেনরা জান্নাতে ঘুরে ফিরে বেড়াবে ইনশাআল্লাহ। শহীদদের মর্যাদা, এবং এখানে পরিষ্কার হয়ে গেল জীবিত থাকার অর্থটাও। এজন্য আকীদার কিতাবগুলোতে বলা আছে শহীদরা জীবিত, ওলিরা জীবিত, কিন্তু লাহায়াতুহুম লাইসা কাহায়াতিনা, তারা জীবিত তার মানে এই নয় আমাদের মতো জীবিত, আমরা যেমন বক্তব্য রাখছি, আমরা যেমন খাওয়া দাওয়া করি, আমরা যেমন রাস্তায় চলাফেরা করি, এ অর্থে জীবিত নয়। এ অর্থে যদি জীবিতই হতো তাহলে জীবিত মানুষকে তো কবর দেওয়া যায় না, কবর দিলে কি জন্য? এটা মনে রাখতে হবে, কোন বিষয়কে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আকীদার বিষয় আমি আলোচনা করছিলাম, শহীদদের মর্যাদা নিয়ে, তারা জীবিত কিভাবে জীবিত, তার একটা হাদিস আলোচনা করা হলো, হাদিসটা মুসলিম শরীফের 4993 নম্বর হাদিস, সহিহ হাদিস। এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের ভাইয়েরা উহুদের ময়দানে শহীদ হলেন, আল্লাহর রাস্তায় জীবন দিলেন, জালাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফে তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের রূহগুলোকে সবুজ পাখির ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, তারিদু আনহারাল জান্নাতি, তারা জান্নাতের নহর সমূহে বিচরণ করে, তাকুলু মিন সিমারিহা ওয়া তাবিলা কানাদিল মিন যাহাবিন, তারা সেই জান্নাতের ফল ফলাদি খেতে থাকে, ওয়া তাবিলা কানাদিল, এবং অনেকগুলো ঝাড় বাতি ঝুলানো আছে, সেই বাতির সঙ্গে যেগুলো মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ, যেই ঝাড় বাতিগুলো দুনিয়ার কোন কাচের তৈরি না, গ্লাসের তৈরি না, লোহার তৈরি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ দিয়ে ঝাড় বাতি তৈরি করে লাগিয়ে দিয়েছেন, আরশের ছায়ায় সেগুলো আছে। ফালাম্মা ওয়াজাদু তিবা মা আকালিহিম ওয়া মাশরাবি মা কিলিহিম, এই শহীদেরা যখন ওই জান্নাতের নেয়ামত, তাদের খাবার, তাদের পানীয়, তাদের ঘুমানোর জায়গার সুগন্ধি পেতে থাকবে, কালু মাই ইউবাল্লিগু ইখওয়ানানা আন্না, তখন শহীদরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা বলবে, আমরা যে এত আনন্দে আছি, এত খুশিতে আছি, এত নেয়ামতে আছি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কে জানিয়ে দেওয়ার মতো আছে, কে জানাবে? আন্না হাইয়াউন ফিল জান্না, আমরা জান্নাতে জীবিত আছি, নুরজাকু, আমাদের রিজিক দেওয়া হয়, লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ, যাতে করে আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পিতামাতা, তারাও যেন জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। কে আছে এরকম? ওয়ালা ইয়ানকুল ইনদাল হারবে, আর যেন তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়, ভীত না হয়ে যায়। এই খবরটা কে পৌঁছে দিবে? ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শহীদদের জন্য, আমি তোমাদের পক্ষ হয়ে তোমাদের ভাইদের কাছে খবর পৌঁছে দিচ্ছি, আনা উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ নিজে তোমাদের পক্ষ হয়ে তাদের কাছে খবর পৌঁছে দিচ্ছি। এরপরই কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা তাদের রবের কাছে জীবিত রিজিক দেওয়া হয়। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 2522 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2388 নম্বর হাদিস। এমনি ভাবে শহীদদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কোরআন পরিষ্কার বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমি এটা অনেক আগেও তাফসীর করেছি, বহুবার বলেছি, বেচা কিনা করার জন্য চারটা জিনিসের প্রয়োজন হয়। একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতে কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহাস্তারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল, আল্লাহ নিজে ক্রেতা। যেই ক্রেতা দাম দিতে কৃপণতা করবেন না, ডালবাহানা করবেন না, ক্রেতা হচ্ছেন আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করলেন কাদের থেকে? বিক্রেতা কারা? আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন, মুশরিকদের থেকে নয়, মাজার পূজারি, কবর পূজারি অথবা পীর পূজারি, এই লোকদের জান মাল আল্লাহ ক্রয় করেন না। সুতরাং পরিষ্কার হতে হবে, যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি হও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম যেই কাজ করতে হবে, সকল প্রকার শিরিক থেকে, কবরের শিরিক, মাজারের শিরিক, পীর সাহেব ভায়া মাধ্যমের শিরিক, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোন ভায়া মাধ্যম সাব্যস্ত করা যাবে না, সব শিরিকগুলো বর্জন করে পাকা মুমিন হলে পরে আল্লাহ তাআলা এইরকম মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করেন। তাহলে বিক্রেতা হচ্ছে কে? মুমিন। এরপরে পণ্য, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা কি ক্রয় করেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেন। কিসের বিনিময়ে? মুমিনদের জান এবং মাল ক্রয় করেন আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুতরাং জান্নাতের বিনিময়ে আল্লাহ যেটা কিনবেন, এটা পচা জিনিস কিনবেন না। আপনি যেমন বাজারে গেলে তালাশ করেন, চিংড়ি মাছ কিনতে গেল, ভালো চিংড়ি কিনতে চাই, পচা জিনিসের ধারে কাছে যান না। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় যারা জীবন দিতে চাও, আমি তোমাদেরকেও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক যুক্ত বেদাত যুক্ত কোন লোকের জীবন গ্রহণ করবেন না, জান মাল গ্রহণ করবেন না। সেজন্য বলেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কাদের জান মাল? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাত কোন সস্তা জিনিসের নাম নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর মূল্য আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহি জান্না, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। এই জান্নাত পেতে হলে কি কোয়ালিটি অর্জন করতে হবে সেটা সূরা তওবার 111-12 নম্বর আয়াতে বলা আছে। 9টা কোয়ালিটি আল্লাহ তাআলা বয়ান করেছেন, এগুলো কোরআন থেকে আপনারা পড়ে নেবেন। আজকে আমি সেই কোয়ালিটি বয়ান করছি না, প্রসঙ্গক্রমে এসে গেছে। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? এ পর্যন্ত সকলেই পড়ে, এমনকি যাদের প্রোগ্রামের মধ্যে জেহাদের নাম গন্ধ নেই তারাও এটা পড়ে। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সুতরাং তোমরা গাত্রীবস্থানে বের হয়ে যাও। অথচ আল্লাহর কাছে বিক্রিত মাল কিভাবে হস্তান্তর করতে হবে, কোথায় করতে হবে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কারো ব্যাখ্যার উপরে ছেড়ে দেন নাই, আয়াত পূর্ণ হয় নাই, আয়াতের সামনের অংশ বাদ দিয়ে, ফারাক্কা বাদ দিয়ে যেরকম পানি ঘুরিয়ে দেওয়া হলো, তিস্তায় বাদ দিয়ে যেমন পানির স্রোতকে ঘুরিয়ে দেওয়া হলো, ঠিক এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আয়াত অর্ধেক পড়ে এরপরে নিজের মতলব নিজের দলের পক্ষে এটা দিয়ে আলোচনা করা হয়। অথচ কোরআন পরিষ্কার বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে। ইউকাতিলুনা বলেছেন এইখানে ইউজাহিদুনা বলেন নাই, ইউজাহিদুনা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ বললে পীর বলবে নফসের জিহাদ, আর একজন বলবে গাত্রীবস্তার জিহাদ, আর একজন বলবে মুরগির রান খাওয়ার জিহাদ, আর একজন বলে স্ত্রী সন্তান নিয়ে খুশি জিহাদ করা বিভিন্ন লাইনে। কেউ বলবে লেখার জিহাদ, কেউ বলবে কলমের জিহাদ, কেউ বক্তৃতা বয়ানের জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ না দিয়ে, এইখানে জিহাদ শব্দ প্রয়োগ না করে পরিষ্কার বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। এখানে লক্ষণীয় বিষয় আছে, ফায়াকতুলুনা আগে তারা মারে, কতল করে, হত্যা করে, অযুক্তারুণ তারা নিহত হয়, আগে মারবে, মারতে গিয়ে মরবে না, খালি মার খেতে থাকবে। পুলিশ মারবে আর আমরা মার খেয়ে মরে যাব আর জিকির করব? আল্লাহর কালাম বুঝতে হবে, আন্দাজে মার খেতে আল্লাহ বলেন নাই। ওলামা ইকরামদেরকে বলবো মুসলিম উম্মাকে এখনো সুযোগ আছে, তৈরি করুন, বিভ্রান্ত করবেন না। জিকির করার কথা বলা আছে কোরআনে, যখন যুদ্ধের ময়দানে বিপদ দেখা দেয় তখন জিকির করতে বলা হয়েছে ঠিক, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে মাঠে গিয়ে মার খেতে বলেন নাই। আল্লাহ বলছেন খুজু আসলিহাতাকুম, তোমাদের অস্ত্র হাতে নাও। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, তোমাদের দুশমনরা চায় তোমাদেরকে অস্ত্র থেকে অমনোযোগী করতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, যদি সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় তারা বের হতে চাইতো তাহলে প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের যেই পরিমাণ শক্তি সামর্থ্য তা তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমির রেবাতিল খাইলে, ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু থেকে ভীতি প্রদর্শন করবে। ওদের কলিজার মধ্যে ত্রাসের সৃষ্টি করে দাও। এই সব হুকুমগুলো কার? তাহলে বোঝা গেল, সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও আমাদেরকে বিভ্রান্ত করলে চলবে না। আল্লাহ তাআলা এজন্য বলেছেন ফায়াকুতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। কি করে না? খালি মার খায়। আল্লাহ কি বলেছেন ভালো করে বুঝতে হবে। ফায়াকুতুলুনা, তারা কতল করে, মারে, হত্যা করে। ওয়া ইউক্তালুনা, এরপরে তারা মরে। মুমিনরা খালি ময়দানে কি জীবন দেবে না, মুমিনরা মারামারি করবে, খালি মরবে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এরকম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় মারামারি করে জীবন দেয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, আল্লাহ তাআলা এরপরে বলছেন তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এই বেচা কিনায় তোমরা ঠকো নাই, তোমরা খুশি হও, আনন্দিত হও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। সূরা তওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল, যারা আল্লাহর কাছে নিজেদের জান মাল বিক্রয় করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, তারা কি করতে হবে? তাদের কি করতে হবে? তাদের যুদ্ধ করতে হবে। কি করতে হবে? এটা আর একটা আরো ব্যাখ্যা দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরা 74 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে, তারা যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ফালিউকাতিল, সুতরাং তারা যেন যুদ্ধ করে। কারা? ফালিউকাতিল ফি সাবিলিল্লাহি, তারা যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কারা? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতকে ক্রয় করেছে, তারা যেন আল্লাহর রাস্তায় কি করে? ফালিউকাতিল, কিতাল করে, যুদ্ধ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইগলিব, আল্লাহর রাস্তায় যারা কিতাল করে, যারা যুদ্ধ করে, তারা হয়তো নিহত হোক অথবা বিজয়ী হোক, আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অবশ্যই তাদেরকে মহান পুরস্কার দান করব। 4 নম্বর সূরা নিসা 74 নম্বর আয়াত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাবের থেকে বর্ণিত, ক্বালা রাজুলুন লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাউহুদ, উহুদের যুদ্ধ চলছে, এই সময় একজন যুবক আল্লাহর নবীকে এসে বলছে আর ওয়াইতা ইন কুতিলতু ফাইনা আনা, বলুন তো আজকে আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, এ আমার তরুতাজা দেহ, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমি কোথায় যাব, আমার কি পরিণতি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালা ফিল জান্না, তুমি জান্নাতে চলে যাবে, আল্লাহ তোমাকে সোজা জান্নাত দিয়ে দিবেন। বোঝা গেল জান্নাতে যাওয়ার একমাত্র সোজা রাস্তার নাম কি? আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। আল জিহাদু মুখতাসারু তরিকিল জান্না, জান্নাতে যাওয়ার শর্টকাট তরিকা চিশতিয়া কাদেরিয়া না। ওই যে পীরদের বইতে লেখা আছে, কিতাবে লেখে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য কিতাবে 126 তরিকা লিখেছেন, তার মধ্যে একেবারে শর্টকাট তরিকা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা ফিল জান্না, তুমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারো, যুদ্ধ করে শহীদ হতে পারো, আল্লাহ তাআলা সোজা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য বলা হয়েছে আল জিহাদু মুখতাসারু তরিকিল জান্নাহ, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়া। ফালকা তামারাতিন ফি ইয়াদিহি, যুবকের হাতে কয়েকটা খেজুর নিল, খেলো কয়েকটা, কারণ যুদ্ধ করতে শক্তির তো প্রয়োজন। এরপরে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে খেতে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এদের নাম জান্নাতের পাগল, এদের নাম সত্যিকার অর্থে আল্লাহর রাসূলের প্রেমিক। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সুম্মা কাতালা হাত্তা কুতিলা, এরপরে ওই যুবক যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে ফেলছে, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ঠিক তেমনি ভাবে ওই যুবক কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। সাহাবায়ে কেরাম বলেন, ও যুবক ফিরে আসো, তুমি তো কুফফাদের ভিতরে ঢুকে পড়েছ। যুবক বলছে, ও আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি সালাম জানাচ্ছি, বিদায় দিচ্ছি, আমি আর কোনো ভয় করছি না, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। হাদিসটা আছে বুখারীর 4046 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 3154 নম্বর হাদিস। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শহীদ হওয়ার জন্য তামান্না করতেন। বুখারীর 2797 নম্বর হাদিস, নাসাইর 3098 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়াতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিনা লা তাতিবু আনফুসাহুম আন ইয়াতাখাল্লাফু আননি, যদি মুমিনদের কিছু লোক কিছু পুরুষ এরকম না থাকতো যারা আমার থেকে পিছনে থাকাটাও পছন্দ করে না, আবার ওয়ালা আজিদু মা আহমিলুহুম আলাইহি, আমি যে তাদেরকে আমার সঙ্গে যুদ্ধে নিয়ে যাব এরকম বাহন আমার কাছে নেই, এই সমস্যা যদি না থাকত, মা তাখাল্লাফতু আনসারিয়াতিন তাগযু ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় যতগুলো সারিয়া যতগুলো সেনাদল যাবে আমি কোন সেনাদলের থেকে পিছনে থাকতাম না, প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতাম। এরপরে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাওয়াদিত্তু আননি উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আমার ইচ্ছে হয়, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, বারবার আল্লাহর নবী কথা বলতে লাগলেন। ভাইয়েরা আমার, বোঝা গেল শহীদদের মর্যাদা কত বড়। হাদিসটা বুখারীর 2797 নম্বর হাদিস, নাসাইর 3098 নম্বর হাদিস, পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী নিজে যুদ্ধে শহীদ হওয়ার তামান্না করেছেন, আল্লাহর নবী নিজে আল্লাহর রাস্তায় নিহত হওয়ার তামান্না করেছেন। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা কত বড় বেশি, এই একটা হাদিস তার প্রমাণের জন্য যথেষ্ট হয়ে যায়। জেনে রাখুন, আল্লাহর নবীর চেহারা তোমার আমার চেহারার চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবীর মর্যাদা তোমার আমার চেয়ে অনেক বেশি ছিল, আল্লাহর নবীর আল্লাহর নবীর ইবাদত তোমার আমার চেয়ে অনেক বেশি ছিল, আল্লাহকে আল্লাহর নবী ছাড়া কেউ এত বেশি ভালোবাসতে পারত না, আল্লাহও তার নবীকে যত ভালোবাসতেন দুনিয়ার কোন মানুষকে তো ভালোবাসবেন না। হাদিস এবং আয়াতগুলো খুলে দেখুন, আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতে লাগলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। গুরুত্বপূর্ণ টিচার গুরুত্বপূর্ণ সবক দিয়ে বলল, কালকে এই পড়া তোমাদের শোনাতে হবে, না হলে তোমাদের পিট্টি লাগাবো। ছাত্র তখন শিক্ষকের সঙ্গে সঙ্গে পড়ে, ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতে লাগলো, তিনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। দেখুন আল্লাহর কি ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার কোনো প্রয়োজন নেই, পড়বেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এই গোটা কোরআনকে নূর বানিয়ে গোটা কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ তাআলা নবীকে এতটুকু কষ্ট দিতে চাচ্ছেন না। শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতে গিয়ে প্রচন্ড হয়ে কষ্ট করতে লাগলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আপনি কি ওদের পিছনে আফসোস করে করে জীবনটা শেষ করে ফেলবেন? তারা ঈমান আনলো না, এজন্য আপনি কি আপনাকে শেষ করে ফেলবেন? না, আপনার এত কিছু করা দরকার নেই। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ছেন, রাত ভর ইবাদত করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, না ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুযাম্মিল, রাতের বেলায় জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। ইল্লা কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্রি অথবা তার চেয়ে একটু কম, আউযু আলাইহি অথবা তার চেয়ে একটু বেশি, এরকম তুমি রাতে ইবাদত করো, ঘুমাও। তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি। নবীর জন্য কি মায়া! শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী মসজিদ নববীতে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, পরামর্শ করছেন, কথা বলছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেল, নবীর কথাটা চাপা পড়ে গেল, আল্লাহর বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, সূরায়ে হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো, আং তাহবাতু আমালুকুম, তাহলে তোমাদের জীবনের যত আমল রয়েছে, সালাত বলো, সিয়াম বলো, হজ বলো, যাকাত বলো, জিহাদ বলো, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়াং তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলো, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। নবীর ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করলে ওহী নাযিল হয়ে যায়। এত কষ্ট করতে হবে না। এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছেন, নবীকে উদ্দেশ্য করে পাথর বৃষ্টি বর্ষণ করা হচ্ছিল, হুনাইনের ময়দানে যখন আল্লাহর নবীর মাথার লোহার টুপি ভেঙে ফেলা হলো, উহুদের যুদ্ধে রক্তাক্ত হলেন, তখন আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই দেখতে পাচ্ছিলেন। আল্লাহ তাআলার ফিরানোর ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? বোঝার বিষয় আছে। হয়তো বলতে পারে কেউ যে ওই সময় আল্লাহর নবীকে আল্লাহ ভুলে গিয়েছিলেন। না, আল্লাহ তাআলা সেই সংশয় দূর করে দিয়েছেন। কোরআন বলছে, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাবার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিরাও নাই কেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীকে কেন মার খাওয়ালাম শুনো? তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বা, খালি তোমরা জিকির আজকার করবা, তসবিহ তাহলিল করবা, আর চোখের পানি ছড়াইবা, খানকায় বসে মুরাকাবা করবা, এরকম জান্নাতে ঢুকে পড়বা? না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আর তোমাদের প্রতি আসিবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, তাদের কঠিন দুর্যোগ, কঠিন পীড়া, ক্ষুধা, নির্যাতন, জুলুম, এমনকি শত্রুদের ভূমিকম্পের ন্যায় হামলা এসেছে। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যর কবে আসবে? এরকম কঠিন পরিস্থিতি সামনে আসবে, বিপদ সামনে আসবে, জীবন চলে যাবে, এরপরে মনে রাখতে হবে মুসলিমরা যদি সেরকম মোকাবেলা করতে পারে, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটই, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। এই জন্য তাড়াহুড়া করার কিছু নেই, আল্লাহ একটু পরীক্ষা করবেন। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে একটা স্বর্ণের চেইন হয়, হার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় ঝুলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাত পেতে চাইলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলা ইন্না সিলাহাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাহাতাল্লাহি জান্নাত, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত, এই জান্নাত পাওয়ার জন্য জীবন দিতে হবে, এই জান্নাত পাওয়ার জন্য কেতাল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলে দিয়েছেন, আল্লাহর নবীকে যুদ্ধ করালেন, নবীরা যুদ্ধ করেছেন, দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করেছেন, কোরআন বলছে ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। বুঝা গেল আমাদের নবী না খালি, আগের নবীরাও যুদ্ধ করেছেন। ভাইয়েরা আমার, এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না করেছেন। হাদিসটা ছিল দুই বুখারীর 2797 নম্বর হাদিস, নাসাইয়ের 3098 নম্বর হাদিস। এরপরে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে কোন ওলি, কোন বুজুর্গ, কোন পীর আবার দুনিয়ায় আসার ইচ্ছা করবে তা বলা হয় নাই, কিন্তু শহীদদের সম্পর্কে বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আব্দিন ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়রুন ইয়াসুরুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, এমন কোন ব্যক্তি নাই যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে সেখানে সে আনন্দে আছে, জান্নাতে চলে গেছে, এরপরে আবার দুনিয়ায় আসার ইচ্ছা করবে। ওয়ান্না লাহু দুনিয়া ওয়া মা ফিহা, এমন কি তাকে যদি বলা হয় তোমাকে গোটা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব দেওয়া হবে, এরপরেও কোন জান্নাতবাসী দুনিয়ায় আসার ইচ্ছা করবে না, ইল্লা শহীদ, তবে শহীদরা, একমাত্র ব্যতিক্রম শহীদ। শহীদরা আবার বলবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমরা আবার গিয়ে যুদ্ধ করি, আবার গিয়ে তোমার দিনের জন্য জীবন বিলীন করে চলে আসি। কেন এটা করবে? আল্লাহ নবী বলছেন, লেমা ইয়ারা মিন ফাদলিশ শাহাদা, কারণ তারা শহীদদের মর্যাদা এবং শহীদদের ফজিলত দেখে, এত মর্যাদা এত ফজিলত, ফাইন্নাহু ইয়াসুরুহু আইয়ার জেলা দুনিয়া, তারা আল্লাহর কাছে আবেদন করবে, তাদের আনন্দ লাগবে যে তাদেরকে দুনিয়ায় পাঠানো হোক, আবার ফায়ুক্তুল মাররাতুন উখরা, আবার যেন তারা আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে। বোঝা গেল কোন পীর বুজুর্গ যদি জান্নাতে যায়ও, জান্নাত পাওয়ার পরে মুরিদদের কথা মনে করবে না, আত্মীয় স্বজনকে মনে করবে না, দুনিয়ার কথা তারা চিন্তাও করবে না, একমাত্র শহীদরা, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে তারা আল্লাহর কাছে অনুরোধ করবে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আবার গিয়ে তোমার রাস্তায় যুদ্ধ করে তোমার জন্য জীবনটা দিয়ে চলে আসে। হাদিসটাতে বুখারীর 2795 নম্বর হাদিস। এবারে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের প্রতি হাসবেন, আনন্দ প্রকাশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি, আল্লাহ তাআলা দুই ব্যক্তির প্রতি হাসবেন, দুই ব্যক্তিকে দেখে খুশি হবেন, আনন্দে হাসবেন। সেই দুই ব্যক্তি কারা? ইউকতালু আহাদুহুমা আল আখারা, এই দুইজন একজন অপরকে হত্যা করেছে, এখন জান্নাতে দুইজন একত্র হয়েছে, কিভাবে আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, কিলাহুমা ইয়াদখুলুল জান্নাহ, উভয়ে তারা জান্নাতে প্রবেশ করেছে, অথচ একজন আরেকজন হত্যাকারী। কালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি করে হতে পারে? কালা ইয়ুকাতিলু হাযা ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে এক প্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করছে, ফায়ুস্তাশহাদু, এরপরে সে শহীদ হয়ে গেছে, সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, অতঃপর যে ব্যক্তি ওই শহীদকে হত্যা করেছিল সে ব্যক্তি তওবা করল, ইসলাম কবুল করল, ইসলাম কবুল করে সে আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, এখন দুজনই শহীদ, দুজন জান্নাতে একত্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ফায়ুসলিমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ুকাতিলু ফি সাবিলিল্লাহ ফায়ুস্তাশাদু, শহীদ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে দেখে হাসবেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি, আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে দেখে হাসবেন, খুশি প্রকাশ করবেন। মুমিনদের জন্য সুসংবাদ যে আল্লাহর রাস্তায় শহীদ হলে পরে আল্লাহর হাসিও দেখা যাবে, বুখারীর 5000 নম্বর হাদিস। এমনি ভাবে শহীদদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তরবারি শহীদদের সব পাপ গুলে মুছে ফেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় যখন কোন ব্যক্তি শহীদ হয়ে যায়, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজুলুন ফারকা আলা নাফসি মিনাজ যুনুব আল খাতায়া জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহি হাত্তা লাকিয়াল আদুওয়া কাতালা হাত্তা ইউক্তালা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হাদিসটা আছে বুখারীর ইবনে হিব্বানের 4663 নম্বর হাদিস, সুনানে বাইহাকীর 18993 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর নবীর কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসিবা হারিসা ইয়াম বদর ওহুয়া গুলামুন, হারেসা নামক একজন বালক, একজন বালক আল্লাহর রাস্তায় বদরের দিন যুদ্ধ করে শহীদ হলো, ফাজাত উম্মুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওই হারেসার মা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কদ আরাফতা মানজিলাতা হারেসাতা মিন্নি, আপনি জানেন হারেসার মূল্য, হারেসার মর্যাদা আমার কাছে কতটুকু, সে আমার কত প্রিয়, ফাইয়াকুন ফিল জান্নাস বিরু, যদি সে জান্নাতে গিয়ে থাকে আমি তাহলে সবর করব, ওয়াহাতা সিবু, আমি সওয়াবের কাজ মনে করে চুপ থাকব, ওয়াইন তাকুয়াল উখরা, আর যদি বিপরীত কোনো কিছু হয়, তারা মা আসনাউ, তাহলে আপনি দেখবেন আমি কি করতে পারি, কান্নাকাটি করে চিল্লাপাল্লা করে পুরো দেশ একাত্ম করতে পারবো, তারা মা আসনাউ, দেখবেন আমি কি করতে পারি। ফাকালা ওয়াইহাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, এটা একটা আদরের গালি, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক, আওয়া হাবিলতি আওয়া জান্নাতুন ওয়াহিদা, আরে আল্লাহর জান্নাত তো অনেক, ইন্নাহা জিনানুন কাসীরা, অনেকগুলো জান্নাত, খালি জান্নাত না, ওয়া ইন্নাহু ফি জান্নাতিল ফিরদাউস, আর তোমার পুত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছে, আল্লাহর আরশের বরাবর যে জান্নাত, আরশের তলে যে জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছেলেকে তো খালি জান্নাত দান নাই, বরং জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দিয়েছেন। হাদিসটা সহিহ বুখারীর 3982 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 13250 নম্বর হাদিস। ভাইরা আমার, এমনি ভাবে শহীদরা, সর্বোত্তম শহীদকে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সুহাদা আফদালু, সবচেয়ে ভালো শহীদকে? ক্বালা আল্লাযীনা ইউলকু ফিস সাফফে ইলফিতুনা উজুহাহুম হাত্তা ইউক্তালু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় এরপরে তারা আর চেহারা পিছন দিকে ফিরায় না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। ওয়াইয়াদহাতু ইলাইহিম রাব্বুহুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিকে হাসেন, এদের দিকে তাকান এবং আনন্দ প্রকাশ করেন। ওয়াইদা দাহিকা রাব্বুকা ইলা আবদিন ফিদ দুনিয়া, আর জেনে রাখো যদি কোনো ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো ব্যক্তির দিকে তাকিয়ে হেসে দেন, তাহলে ফালা হিসাব আলাইহি, ওই ব্যক্তির আর কোনো হিসাব নিকাশ থাকবে না। মুসনাদে আহমদের 22,473 নম্বর হাদিস। এমনি ভাবে শহীদদের মৃত্যু মৃত্যু যন্ত্রণাবিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাতলে ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল করসা। তোমাদের কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে সে কোনো ব্যথা অনুভব করবে না, শুধু অতটুকুই করবে যতটুকু একটা চিমটি কাটলে অথবা পিঁপড়ায় কামড় দিলে যে পরিমাণ ব্যথা পায় এতটুকু ব্যথা পাবে। হাদিসটা তিরমিজির 1668 নম্বর হাদিস, নাসাইর 3161 নম্বর হাদিস, ইবনে মাজার 2802 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7953 নম্বর হাদিস। এমনিভাবে শাহাদাতের মর্যাদা আরো বলা হয়েছে, একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল লোহায় পোশাক পরিহিত, যুদ্ধের পোশাক পরিহিত, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না ইসলাম কবুল করব? বোঝা গেল লোকটা ছিল অমুসলিম। আমি কি ইসলাম কবুল করব না যুদ্ধ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম গ্রহণ করো তারপরে যুদ্ধ করো। ক্বালা ফা আসলামা, লোকটা ওখানে ইসলাম কবুল করলো, সুম্মা কাতালা এরপরে যুদ্ধ করলো, ফা কুতিলা সে শহীদ হয়ে গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করেছে কম বিনিময় পেয়েছে অনেক বেশি। বোঝা গেল আজকে যারা বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেলে ঈমান মজবুত করতে হবে, ঈমানের মেহনত করতে হবে, এই সাহাবী কোন ঈমানের মেহনত করেছিল? এই সাহাবী যুদ্ধের ময়দানে ঈমান এনেছে এবং ওখানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমেলা কালিলান উজরা কাসীরান, আমল করেছে কম উজরত পেয়েছে বেশি। বোঝা গেল আল্লাহর রাস্তায় মেহনত করো ভালো কথা, কিন্তু এই যে কথা বলো মেহনত করে ঈমান মজবুত করতে হবে, ঈমান মজবুত যদি না থাকে সালাত কেমনে আদায় করো? বেঈমানের উপরে সালাত ফরজ হয় না, বেঈমানের জন্য সিয়াম ফরজ হয় না, বেঈমানের জন্য হজ ফরজ হয় না, লজ্জা করা উচিত। জিহাদের কথা আসলে বলে ঈমান দুর্বল আছে যদি পালাইয়া যায়, যতটুকু ঈমান থাকলে সালাত আদায় করা যায়, যতটুকু ঈমান থাকলে হজ করা যায়, যতটুকু ঈমান থাকলে পরে নামাজ পড়া যায়, অতটুকু ঈমান থাকলে জিহাদ করাও যায়। নামাজের বেলায় বলে না নামাজ পড়বো যে ঈমান তো মজবুত, ঈমান মেহনত করি। হজের ব্যাপারে বলে না ঈমান মজবুত করি। ঈমান মজবুত করার প্রশ্ন আছে কোথায়? ভাইরা আমার, পরিষ্কার হাদিস, আল্লাহর নবীর কাছে এসে লোকটা বলল, আমি কি ইসলাম কবুল করবো না যুদ্ধ করব? আল্লাহ নবী কি বললেন? ইসলাম কবুল করো তারপরে। লোকটা ইসলাম কবুল করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমেলা কালিলান উজরা কাসীরান, আমল করেছে কম উজরত পেয়েছে বেশি। পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের জন্য 6টা পুরস্কার রেখেছেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশাহীদে ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে 6টা পুরস্কার রয়েছে। এক নাম্বার পুরস্কার, ইয়াগফিরুল্লাহু লাহু ফি আউয়ালি দাফাতিন, তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে, ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং তাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার ঠিকানা দেখিয়ে দেওয়া হয়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তিন নাম্বার পুরস্কার হচ্ছে, আযাবে কবর থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। ওয়া আমানু মিনাল ফাজাইল আকবার, এবং কিয়ামতের ভয়াবহ দিনে মানুষ যখন ভীত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে সমস্ত ভীতির থেকে নিরাপদ রাখবেন। এরপর ওয়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, শহীদদের মাথায় ওয়াকার এবং সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। আল ইয়াকুতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তাদেরকে যে মুকুট পরানো হবে তার ভিতরে ইয়াকুত পাথর থাকবে যার এক একটা পাথরের মূল্য গোটা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে বেশি। এরপরে ওয়ায়ুযাব্বাজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিন হুরুল আইন, এবং তাকে সুন্দর এবং সুদর্শনা সুন্দরী সুন্দরী 70টা স্ত্রী তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, বিয়ে করে দেওয়া হবে। এরপর ইউসাফাও ফি সাবিঈনা মিন আকারিবিহি, তার আত্মীয় স্বজনদের থেকে যারা পাপি ইমানদার কিন্তু পাপি গুনাহের কারণে জাহান্নামে গেছে, এরকম সত্তর জন লোকের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। ভাইরা আমার, এমনি ভাবে শহীদদের মর্যাদা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অনেক কথাই বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এর পরে বলেছেন, হাদিসটা আছে মুসনাদে তিরমিজির 1663 নম্বর হাদিস, ইবনে মাজার 2275 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 1017182 নম্বর হাদিস। এরপরে আরো অনেকগুলো হাদিস আছে, আমি আর আলোচনা করছি না, একটা হাদিস বলি শেষ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকের শাহাদাতের তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু শহীদ হওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি বাস্তবিকভাবে সত্য এবং সত্য মনে আল্লাহর কাছে শাহাদাতের জন্য আবেদন করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বাল্লাগাল্লাহু মানাজিলাস শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন যদিও সে বিছানায় পড়ে মারা যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কত যুদ্ধ করেছেন, তিনি বিছানায় শুয়ে শুয়ে মরে গেলেন, যখন মৃত্যুবরণ করছেন আফসোস করে বলছেন, আমি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে শরীরের এমন কোন অংশ বাকি নাই যেখানে যুদ্ধে করতে করতে আহত না হয়েছি, আজকে বিছানায় পড়ে মারা যাচ্ছি। তখন সাহাবায়ে কেরাম তাকে এই হাদিস শুনিয়ে দিলেন, ও খালেদ তুমি কি জানো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যেই ব্যক্তি সত্য মনে শাহাদাতের তামান্না রাখে সে যদি বিছানায় বসে মারা যায় তাহলে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে সেই শহীদের মর্যাদাই দিবেন। এরপরে তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদ বললেন, ওহে লোকেরা, ওহে যুবকেরা, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেতে ভয় পাও, যুদ্ধ করতে গেলে মারা যাব এই ভয় পাও, তারা খালিদ বিন ওয়ালিদকে দেখো, আমাকে দেখো, যুদ্ধ করতে করতে দেহের এমন কোন অঙ্গ নেই যেখানে আঘাত না আছে, আজকে বিছানায় পড়ে মরে যাচ্ছি, বোঝা গেল তোমার মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, আর যদি তোমার মৃত্যু যুদ্ধের ময়দানে লেখা না থাকে কেউ তোমাকে মারতে পারবে না, জীবন মরণের মালিক কার হাতে, দুশ্মনদেরকে জানিয়ে দাও তোমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে তোমাদের কাছে মৃত্যুদণ্ড, আর আমাদের সর্বপ্রথম চাহিদা হচ্ছে শাহাদাতের মৃত্যু। তোমাদের শাস্তি যেখানে শেষ হয়ে যায় আমাদের চাহিদা সেখান থেকে শুরু হয়ে যায়। জীবন মরণের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেজন্য আমি বাংলার প্রতি যুবককে বলবো, আর খালি হাতে গিয়ে মার খাওয়া নয়, এখন থেকে সময় এসেছে প্রস্তুতি গ্রহণ করতে হবে যুদ্ধের টাইম নিয়ে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আমি দুটো জিনিস লক্ষ্য করেছি এই কয়েকদিনের ঘটনায়, বাংলাদেশে জীবন দেওয়ার মতো লোক আছে কিন্তু দুইটা জিনিসের অভাব, এক হচ্ছে নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব, আর দুই নাম্বার হচ্ছে জীবন দিতে পারে ঠিকই প্রশিক্ষণের অভাব। এই জন্য আমি পরিষ্কার বলছি, আজকে বাংলাদেশের প্রতিটি যুবককে মনে রাখতে হবে, তোমাদের এদেশেও জেহাদ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমি কিছুদিন আগে বলেছিলাম, বার্মা উপরে লেকচার দিয়ে বলেছিলাম, বার্মায় যেভাবে মুসলিমদের নিধন করা হচ্ছে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে একই পরিস্থিতি হবে, বেশি দিন অপেক্ষা করতে হয় নাই, বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। আজকে তোমাদেরকে পরিষ্কার বলতে চাই, আর বেশি দিন বাকি নাই যেদিন বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য নাস্তিক মুরতাদ মাঠে নেমে মুসলিমদেরকে পাইকে হত্যা করা শুরু করবে, সেদিন যদি তোমাদের প্রশিক্ষণ না থাকে, সুসংগঠিত নেতৃত্ব না থাকে, তাহলে তোমাদেরকে মার খাওয়াতে উপায় নেই, মার থেকে বাঁচতে হলে শাহাদত বরণ করতে হলে আমরা করব, কিন্তু সেজন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব, প্রয়োজন প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করা, প্রয়োজন ঘরে ঘরে আনসার তৈরি করা যারা মুসলিমদের সাহায্য করবে। সেজন্য এখন থেকে আমি আমার মুসলিম ভাইদেরকে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা যুবককে এখন থেকে প্রশিক্ষণ নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত করো। প্রতিটি মানুষকে জান মাল দিয়ে সাহায্য করে আনসার হওয়ার জন্য মানসিকভাবে তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই পুরা লেকচার আরো একটু বেশি আছে, যা বলা হয় নাই সবগুলো পাওয়া যায়, বই আকারে করা হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিটি জুমার বক্তব্য ছোট এরকম বই করে দেওয়া হবে। যদি আপনাদের সহযোগিতা থাকে আমরা বইটার খরচ এবং দাম আছে নিচ্ছি। এক একটা খুচরো নিয়ে 10 টাকা নেবেন, আর পাইকারি যারা নেবেন 15টা নিলে 100 টাকা নিতে পারবেন। এই জন্য আপনারা ইনশাআল্লাহ এটা দিনের কাজের জন্য ব্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।